السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أمرا গত জুমার থেকে সহিহ আল বুখারী থেকে দারসুল হাদিস পেশ করা শুরু করেছি। এখানে শুরুতে আলোচনা পেশ করা হয়েছিল মুহাদ্দিসিনে কিরাম হাদিসের কিতাব শুরু করতে গিয়ে যে যেটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন ওটা দিয়ে তার কিতাবকে শুরু করেছেন। ইমামে মুসলিম রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফকে শুরু করেছেন সনদের বয়ান দিয়ে, সনদের গুরুত্ব, কারণ হাদিস আল্লাহর নবীর কালাম, আল্লাহর নবীর কথা। আল্লাহর নবীর নামে কেউ যদি মিথ্যা হাদিস তৈরি করে বলে, আল্লাহর নবী বলেন নাই অথচ বলে যে হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস তৈরি করলো, জাল হাদিস তৈরি করলো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। এজন্য হাদিসের ক্ষেত্রে আল্লাহর নবীর থেকে হাদিসটা কে শুনেছে, তার থেকে কে শুনলো, কার থেকে কে শুনলো, এইভাবে ধারাবাহিক বর্ণনা আছে। এরপরে আবার এই লোকগুলোর জীবনীতে কে কি করেছেন সেইগুলোর আলোচনা আছে। এটার নাম হচ্ছে সনদ। এর নাম কি? আপনি বললেন এ কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখন আপনাকে বলতে হবে এটা কোন কিতাবে আছে, মানে এখন লেখা হয়ে গেছে, আর লেখার আগ পর্যন্ত বলতে হতো কে শুনলো, তুমি কার থেকে শুনলা, সে কার থেকে, সে কার থেকে, এইরকম ভাবে যে সূত্র বয়ান করা হয় এটাকে আরবিতে বলে সনদ। কি বলে এটাকে? এই সনদের গুরুত্ব অপরিসীম। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ, যদি এই সনদ না থাকত তাহলে আল্লাহর নবীর নামে প্রত্যেকে নিজের মাসলাক, নিজের মতবাদকে প্রমাণ করার জন্য বলতো হাদিসে আছে। এখনো হাদিস সংরক্ষিত হওয়ার পরেও এটা বলে, কিন্তু অনেক হাদিস জাল হাদিস তৈরি করে বলে। এজন্য বলা হয়েছে এই সনদ আল ইসনাদ মিনাদ দ্বীন, এটা দ্বীনের একটা অংশ। লাউল আল ইসনাদ লাকাল আমাংশা মাশা। মোহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন ইন্না হাযাল ইলমা দীনুন, এই যে ইলম তোমরা অর্জন করছো ইলমটাই দীন, কারণ তুমি দীন জানবা কোত্থেকে, ইলমের মাধ্যমে, কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে। ফাংজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো তুমি কার থেকে দীন শিখছো, দীন কার থেকে নিচ্ছ, তুমি যার থেকে দীন অর্জন করছো, দীনি জ্ঞান যার থেকে নিচ্ছ, আসলে তার নিজেরই দীনি জ্ঞান আছে কিনা, হাদিস পড়তে জানে না, ওই বাপদাদার থেকে শুনছে ওইটা বলতে পারে। এজন্য ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই ওনার মুসলিম শরীফকে শুরু করেছেন এই সনদের বয়ান গুরুত্ব নিয়ে আলোচনা করে। ইমাম তিরমিজি, নাসাই এবং আবু দাউদ ওনারা চিন্তা করলেন যে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হল সালাত, আর সালাতের জন্য প্রয়োজন কি? পবিত্রতা, তাহারাত, উযু, তাইয়াম্মুম, গোসল, এগুলো। ওজু ইস্তিনজা সব বিষয়গুলো। এই জন্য ওনারা এই গুরুত্ব দিয়ে কিতাবগুলো শুরু করেছেন কিতাবুত তাহারাত দিয়ে। ইমাম ইবনে মাজার রহমতুল্লাহ আলাইহি সিয়াসে তার আরেকটা হাদিসের কিতাব, উনি ওনার কিতাবকে শুরু করেছেন আরেক ধাঁচে। উনি চিন্তা করেছেন যে সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হল আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে, সুন্নাকে অনুসরণ করতে হবে। সুন্না বাদ দিয়ে যদি করা হয় এটা ইবাদত হবে না, এটা বেদাত হবে। আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি ইবাদত করে ওটা ইবাদত না বেদাত? বেদাত। এজন্য তিনি তার কিতাবকে শুরু করেছেন বাবু ইত্তেবায়ে সুন্নাতে রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করা এই অধ্যায় দিয়ে। আল্লাহু আকবার। ইমাম বুখারী উনি চিন্তা করছেন অন্যদিক, উনি চিন্তা করলেন এই শরিয়াত বলেন এলেম বলেন সব কিছুর ভিত্তি কিসের উপরে? ওহাইর উপরে। কিসের উপরে? ওহাই। মন গড়া কারো কিছু বলার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী নবীকেও বলেছেন ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনি আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয় কেবলমাত্র তার অনুসরণ করবেন। ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনার মন গড়া বলার কোনো সুযোগ নেই। আল্লাহর নবীও যদি মন গড়া তৈরি করে কিছু বলেন যেটা আল্লাহ তাআলা বলেন নাই, এটা আল্লাহ তাআলা মানতে নিষেধ করেছেন। সূরা নাজমের ভিতরে স্পষ্ট বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, অর্থাৎ শরিয়া সম্পর্কিত। আর আপনি কোনো কথা বলেন না, আল্লাহ রাসূল বলেন আমি ক্রিস্টে যাব ঢিলা নিয়ে আসো, এটা কি ওহির দ্বারা বলেন? বুঝতে হবে মা ইয়ানতিকু আনিল হাওয়া, শরিয়া সম্পর্কিত কোনো বিষয় ওহি ছাড়া বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহি করা হয় তা দিয়েই তিনি বলেন। এরকম কোরআনে আরো বলা আছে ওয়ালাউ তাকাফাল আলাইনা বাদাল আকাবিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করে আমার নামে চালিয়ে দিতেন, বলতেন যে আল্লাহ বলেছেন, ওয়ালাউ তাকাফাল আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাহলে তার ডান হাতকে চেপে ধরতাম। সুম্মা লাকাতানা আনহুল ওয়াতিন, এরপরে আমি তার গর্দানের সাহা রগটা কেটে ফেলতাম। তারপরে একটা কি, আমা মিনকুম মিন আহাদিন বিহাজিজিন, যে তোমাদের কেউ এটা বাধা দিতে পারত না। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কত কঠোর এ ব্যাপারে, ওহির এলেম ছাড়া কোন এলেমের অনুসরণ করা যাবে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা সহিভাবে প্রমাণিত এগুলো কিন্তু ওহি। এগুলো কি ওহি? দুই রকম। কয় রকম? একটা হচ্ছে ওহি মাতলু, আর একটা ওহি গায়রে মাতলু। ওহি মাতলু মানে যারা তেলাওয়াত করি তার নাম হলো কোরআন, যারা তেলাওয়াত করা হয় ওহি এবং তেলাওয়াত কৃত যা তেলাওয়াত করা হয়, এটা ওহি সরাসরি, যার ভাবটাও আল্লাহর শব্দটাও আল্লাহর, কোরআন। এই কোরআনের শব্দগুলো কার আর অর্থ কার? এই জন্য আপনারা পরিষ্কার মনে রাখবেন, এখন ওই বাইবেলের মতো কিছু পণ্ডিতেরা খালি বাংলায় অনুবাদ করে কোরআন বের করেছে, এইগুলো কি কোরআন? কোরআন দুইটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? লফজ ওয়াল মানা, শব্দ এবং অর্থ দুইটা মিলে তারপরে কোরআন। খালি অর্থের নাম কি না? কোরআন না। সুতরাং যেই সমস্ত বাংলা কোরআনে আরবি বাদ দিয়ে শুধুমাত্র অনুবাদ করা হয়েছে এগুলোকে কোরআন বলা যাবে না। কি বলা যাবে না? এগুলো কোরআন না। কোরআন হচ্ছে আরবি শব্দ এবং অর্থ, এই দুইটার সমন্বয়ে কি, এটার নাম ওহাই মাতলু। এটার নাম কি? মাতলু, যা তেলাওয়াত করা হয়। দ্বিতীয় আর এক প্রকার ওহাই, যেটা আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিয়েছেন তবে এটা তেলাওয়াত করা হয় না, সেটা হলো শরিয়া সংক্রান্ত কোরআনের ব্যাখ্যা বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন, যেগুলোকে আমরা বলি সহিহ হাদিস, কি বলি? এগুলো ওহাই, তবে ওহিয়ে গায়েরে মাতলু, কি এগুলো? ওহিয়ে গায়েরে মাতলু, মানে যারা তেলাওয়াত করা হয় না, হাদিস, তাহলে হাদিসও কিন্তু ওহাই। সুতরাং কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। তবে এক্ষেত্রে একটা কথা পরিষ্কার রাখতে হবে, হাদিস বললেই যে হাদিস অন্ধভাবে মেনে নিলাম এটা না, আপনার যাচাই করতে হবে যারা আসলেই হাদিস কিনা, আল্লাহর নবী আসলেই বলেছেন কিনা, আল্লাহর নবী বলেছেন বলে সহিভাবে প্রমাণিত আছে কিনা, এর সূত্রটা কি, এটা যাচাই করে নেওয়া খুবই জরুরি। কারণ হলো এই যে বর্তমানে অনেক জাল হাদিস তৈরি হয়েছে, কি হয়েছে, আল হাদিসের নামে কি তৈরি হয়েছে, আমি আগেও আলোচনা করেছিলাম, এই জাল হাদিস তৈরি করেছে দুই প্রকারের লোকেরা, এক প্রকারের লোকেরা আলেমরা, নিজেদের মতলব, নিজেদের স্বার্থ, নিজেদের যে তরিকা এইটার সমর্থনে হাদিস তৈরি করেছে, আর দ্বিতীয় একদল তৈরি করেছে যারা সেকুলার, দুনিয়াদার শাসক গোষ্ঠী, ওরা হাদিস তৈরি করেছে। সেকুলাররা তৈরি করেছে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, আল হাদিস, জাল হাদিস, কি হাদিস, মিথ্যা হাদিস, আল্লাহ নবী বলেন নাই কথা, মুমিনের কোন স্বদেশ নাই, মুমিনরা যেখানে ঈমান উপর টিকা যাবে না ওখান থেকে চলে যাবে, আল্লাহর নবী নিজে চলে গেছেন না মক্কা থেকে মদিনাতে, তাহলে আল্লাহর নবীর কি ঈমান কমে গেছিল, কি মিথ্যা কথা, ভুয়া কথা। এখন এগুলো পাইবেন স্কুলের বইতে, আলিয়া মাদ্রাসার বইতে, আর এইগুলো পড়ে, শাসকরা এটা তৈরি করেছে। এই জন্য দেখেন না, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আবার শেষ বাংলাদেশ, শিরিক। মুমিনের প্রথম কে, শেষ কে, জীবন কার জন্য, মরণ কার জন্য, কোরআনের স্পষ্ট আয়াত, হুয়াল আব্বাল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, আমার জীবনের তিনি এক, তিনি প্রথম, তিনি শেষ, তিনি জাহির, তিনি বাতিন, সবকে, তিনি জীবন, তিনি মরণ, তার জন্য জীবন, তিনি মানে কি তার জন্যই জীবন, ওই আমার প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ মানে কি বাংলাদেশের জন্য আমার সবকিছু, এই তো। আর কোরআন বলছে কি, কুল বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সবকিছু কার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কার জন্য, এক আল্লাহর জন্য। এই জন্য মোমিনদের হুব্বুল ওয়াতন বলতে কিছু নাই, মোমিনরা ভালোবাসা কার জন্য, কোন জায়গা মসজিদকে ভালোবাসে আমরা কার জন্য, আল্লাহর জন্য, নবীকে ভালোবাসি কার জন্য, কোরআনকে ভালোবাসি কার জন্য, আমি আমার মা বাপকে ভালোবাসবো কার জন্য, আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য, আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য, সমস্ত ভালোবাসার কেন্দ্র কে, আল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যদি চলে যায় ওই সন্তানকে ভালোবাসা যাবে না, আল্লাহর বিরুদ্ধে চলে গেলে ওই স্বামীকে ভালোবাসা যাবে না, আল্লাহর বিরুদ্ধে চলে গেলে মা বাপকে আনুগত্য করা যাবে না। এই জন্য পরিষ্কার থাকতে হবে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সেজন্য আল্লাহু আকবার, উনি দেখলেন যে সমস্ত কিছু এলেমের ভিত্তি হচ্ছে কির উপরে, ওহাইর উপরে। এই জন্য তিনি তার কিতাবকে শুরু করেছেন বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহাই দিয়ে শুরু করেছেন। তাহলে ওহাই দুই রকম হলো, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। গায়রে মাতলু বলতে আমি সহিহ হাদিসকে বলেছি, জাল হাদিসকে না। এই জাল হাদিস শাসকদেরটা বুঝাইলাম, আরো আছে উতলুবুল ইলম আলা কানাবিস সিন, সুদূর চীন দেশে গিয়ে হলেও তোমরা বিদ্যা অর্জন করো, এইটা শিখাইলো। এরপরে শিখাইবে চীন দেশে কি কোরআন হাদিসের এলেম আছে, ওখানে আছে কারিগরি এলেম, কাজেও কারিগরি এলেম অর্জন করা ফরজ, এই ব্যাখ্যা দিবে, জাল হাদিস। আর পীর সাহেবরা তৈরি করেছেন, মাল্লাই সালাহু শাইখুন ফাশাইখুহু শয়তান, যেই ব্যক্তির পীর নাই তার পীর হলো শয়তান, জাল হাদিস, কি হাদিস, জাল হাদিস। আরো আছে অনেক, এই জাল হাদিসের কিতাব আছে একটা, তো এখানে লেখছে যে অনেকগুলো জাল হাদিস লেখছে এখানে, এরকম ভাবে আল্লাহর নবীর নামে জাল হাদিস তৈরি করেছে। কিছুগুলো কিছু শুনাইলাম, ওই যে শুনাইলাম যে কি আব্বাল মা খালাক আল্লাহ নূরি, হে নবী আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, লাউলাকা মা খালাকতুল আফলাক, হে নবী, আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। আরে নবীকে সৃষ্টি করার জন্য কি আল্লাহ আমাদের সৃষ্টি করছেন না আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পরিষ্কার বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। নাকি বলছেন নবীরে সৃষ্টি করব সেই জন্য তোমাদের সৃষ্টি করলাম নবীর উম্মত হওয়ার জন্য, এটা বলছে আল্লাহ তাআলা। তা আপনি কি বললেন? আল্লাহ তো বলেন নাই যে নবীকে সৃষ্টি না করলে তোমাদের সৃষ্টি করতাম না, যেহেতু নবীকে সৃষ্টি করব এই জন্য তার উম্মত হওয়ার জন্য তোমাদের সৃষ্টি করেছি, একথা বলছে নাকি? নবীরা হচ্ছেন দায়ী শিক্ষক, কিসের শিক্ষা দিবেন? আল্লাহর ইবাদতের শিক্ষা দিবেন। কাজেই বাড়াবাড়ি করা যাবে না। জাল হাদিস তৈরি করলো, এখানেও আরো হাদিস আছে, নবী যখন মেরাজে গেলেন তখন আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ লা তাখলানা আলাইকা, তুমি তোমার জুতা খুলবে না, ফাইনাল আরশা ইয়াতাশাররাফু বিকুদুমি মুতানাইলান ওয়া ইফতাখিরু আলা গায়রিহি মুতাবাররিকান, কারণ আমার আরশ তোমার জুতা দিয়ে ধন্য হবে। আবার কবিতাও আছে উপর, উর্দু কবিতা, বক্তারা বলে হুকুম থা মুসা কো, মুসাকে আল্লাহ হুকুম করেছেন জুতা খোলো, কারণ আরশের ধুলায় তোমার পা ধন্য হবে। আরশের ধুলো আছে নাকি? আর থাকলেও কিছু বলা আছে কোথাও? হুকুম থা মুসা কো কে আরশ সে তুঝে ইজ্জত মিলে, আর নবী কো হুকুম থা কে তেরে জুতে সে আরশ কো ইজ্জত মিলে। আমাদের নবীকে হুকুম দিচ্ছেন যে আপনি জুতা খুলে যাবেন না, আপনার জুতা দিয়ে আমার আরশ ধন্য হবে। বারাবারি জাল হাদিস আরো আছে এরকম অনেক জাল হাদিস। আল্লাহু আকবার। ওলিদের বুজুর্গদের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। এরকম আরো অনেক হাদিস আছে, ওলিরা ফাইনাল আউলিয়া লা ইয়ামুতুন, ওলিরা মরে না। ওলিরা কি করে না? মরে না, ওলিরা মরে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। বুজুর্গদের হাদিস, জাল হাদিস। নখ কাটার হাদিস, এমনি নখ কাটা সুন্নাত, কিন্তু নখ কাটার জন্য দেখবেন একদল মানুষের নখ কাটার সুন্নাত তরিকা বয়ন করে। নখ কাটার সুন্নাত তরিকার কোন হাদিস নেই, এটা জাল হাদিস। এরকম মোনাজাত ধরবেন, এইখান দিয়ে শুরু করবেন ডান হাতের শাহাদাত দিয়ে শুরু করবেন, ওই দিক শেষ করে শেষে এসে ডান হাতের আবার বৃদ্ধাঙ্গুলি কাটবেন। নখ কাটার সুন্নাত তরিকা জাল হাদিস। কি হাদিস তৈরি করছে? বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি মুসাববাহাতিহি আল ইমনা আ খাতামা বি ইবহামিহিল ইমনা আবতাদা বিল ইউসরা বিল খিনসারি আল ইবহাম, এটা জাল হাদিস তৈরি করেছে। এই হাদিসটা ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীর 10 নম্বর খণ্ডের 357 পৃষ্ঠায় বলেছেন, এটা জাল হাদিস। নখ কাটার সম্পর্কে কোনো সহি হাদিস নাই। নখ কাটা সুন্নাত, নখ কাটা কি? দেখেন নখ কাটার তো এটা 10টা ফিতরাত আছে, কয়টা? নখ কাটা, খতনা করা, গোসল করা, উজু করা, কুলি করা, মেসোয়াক করা, এরকম 10টা কাজ আছে, সব নবীদের সুন্নাত। তার মধ্যে একটা কি? নখ কাটা, এটা তো সুন্নাত। আমি যেটা বলছি যে কোনো ভিত্তি নেই, এরকমটা নখ কাটার সুন্নাত তরিকা, যাদের কোনো কাজ নাই এরা বসে বসে কি শিখায়? নখ কাটার সুন্নাত তরিকা শিখায়। আরে বেটা, যুদ্ধের ময়দানে গলা কাটাবার সুন্নাত শিখাও, ওইটা আল্লাহ তাআলা শিখাইছে। ফাদরিবু ফাওকাল আনাক, গর্দানে মারো, কোরআনে আছে না, কুফফারদের গর্দানে মারো। ওইখানে সুন্নাত তরিকা নাই, কেমনে সুন্নাত? এই সুন্নাত মুখে মানে না। এরকম আরো আছে, খানার আগে লবণ খাওয়া, হাদিস আছে, জাল হাদিস। কিছু দেখাই, মান আকাল আল মিলহা ক্বাবলা আত-তাআমি ওয়া বা'দা আত-তাআম, যে ব্যক্তি খাবার আগে লবণ খাইলো, খাবার আগে পরে লবণ খাইলো, শুরু করলো লবণ দিয়ে শেষ করলো, দেখবেন কিছু লোক আছে এরকম কি করে, করে না, লবণ মুখে দেয়। নিমুক নিয়ে আসো, নিমুক উর্দুতে কয় আবার, নিমুক নিয়ে আসো। এই যে লবণ খাইবে, ফাকাদ আমিন আমিন সালা সে মিয়াতে ওয়াসে তিন নাও আমিন আদা, সে 360টা রোগের থেকে মুক্তি পাবে। আহওয়ানুহা আল জুজাম আল বারাস, এর মধ্যে সবচেয়ে নিম্ন হল কুষ্ঠরোগী এবং ধবল বা ওই যে শ্বেতরোগী, এগুলো ভালো হয়ে যাবে। জাল হাদিস। আল্লামা সুয়ুতি এটা বলেছেন, যারা জাল হাদিস জাইলুল লাআলিল মাসনুআ এই কিতাব উল্লেখ করেছেন, এরকম আল মাসনু 74 নম্বর হাদিসে উল্লেখ করেছেন এগুলো যার হাদিস। এরকম ভাবে আরো অনেক হাদিস আছে, ইন্নাল আরদা আলা সাখরাতিন, পৃথিবী একটা ষাঁড়ের সিংহের উপরে, যে পৃথিবী হলো একটা ষাঁড়ের সিংহের উপরে, আসাখরাতু আলা কারণে সাউর, হ্যাঁ, ফাইদা হাররাকা সাউর করানাহু তাহারাকা সাখরাতু, যখন ওই সিংহে লাড়া দেয় তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। ভূমিকম্পর কি সুন্দর একটা কারণ উদ্ঘাটন করা হলো, যে পৃথিবী হলো একটা ষাঁড়ের সিংহের উপরে, ওই ষাঁড়ে যখন নাড়া চালা তখন পৃথিবীতে কি হয়, ভূমিকম্প হয়। মানুষ এগুলো শুনে আর জোরে সুবহানাল্লাহ বলে, নতুন কথা শুনলাম, জাল হাদিস। এই জাল হাদিসগুলোতে মজা আছে, এই জন্য পাবলিক শুনে, কানের ব্যায়াম হয়। কি হয়? কানের ব্যায়াম হয়। কি হয়? এরকম আর এক হাদিস তৈরি করছে, মান ওয়ালা দালাহু মাউলুদুন, যে ব্যক্তির কোন সন্তান হল, ফাসাম্মাহু মুহাম্মাদান, আর ওই সন্তানের নাম রাখলো মুহাম্মাদ, তাবাররুকান বিহি, এই নাম রেখে যদি কোনো ব্যক্তি বরকত হাসিল করার জন্য নাম রাখে, কানা হুয়া ওয়া মাউলুদুহু ফিল জান্নাতে, তাহলে ওই ব্যক্তি এবং তার ওই শিশু উভয়ই জান্নাতে চলে যাবে। জাল হাদিস। এরকম আরো আছে বহু হাদিস, সুফিদের সম্পর্কে, ওলিদের সম্পর্কে আছে, ওলিরা মরে যায় না, ওলিরা সব দেখে, এ জাতীয় কিছু হাদিস তৈরি করেছিল কেনা, তো তৈরি করে করে জাল হাদিস বলতেছিলাম। এই জন্য হাদিস আমরা মানব, তবে কোন হাদিস সহি হাদিস এটা যাচাই করে নিতে হবে। তো যাই হোক, ওহী সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে সমস্ত এলেমের উৎস হল কি, এই জন্য ওহী দিয়ে শুরু করেছেন। এই ওহী কয়েকটা অর্থে আসে। এক হলো ওহী প্রথমত তিন প্রকার, কয় প্রকার ওহী? তিন প্রকার। এক প্রকার হচ্ছে সেমাউল কালাম আল কাদিম, আল্লাহর কালাম সরাসরি শোনা, যেমন মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলতেন, সরাসরি ওহী উনি শুনতেন, এটা প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার আসানি ওয়াহিউ রিসালাতিন বিওয়াসিতাতিল মালাক, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া। আর তিন নম্বর হল আসালেস ওয়াহিউ তালাকিন বিল কলব, কলবের মধ্যে আল্লাহ তালা ঢেলে দেওয়া। এই ওহিটা আবার সাতটা সুরতে আসে, আল উলা আল মানাম সত্য খাব, যেটা হাদিসে আসতেছে আমার বোধ হয় বুখারী 10 এর মধ্যে আসবে এটা, আল্লাহর নবীর প্রথম দিকে কেবল স্বপ্ন দেখতেন, তবে এটা মনে রাখতে হবে নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন কি? এই জন্য এখন পিসাবরা বলবে আমরাও স্বপ্নে ওহী দেখি, এটা না। নবীরা যখন ঘুমান, হাদিসে বলা আছে তানামু আইনান ওয়াল কলবু ইয়াখজান, চক্ষু ঘুমায় অন্তর সজাগ থাকে। এই জন্য নবীরা ঘুমাইলে ওজন নষ্ট হয় না, কারণ তাদের অন্তর সজাগ থাকে। নবীদের ঘুমে ওহী নাজিল হয়, আর পীর সাহেবদের ঘুমাইলে নাক ও ডাকে, পিছনেও ডাকে, দুই দিক দিয়ে আওয়াজ হয়, ঠিক কিনা? নাক দিয়ে আওয়াজ করে, পিস দিয়ে আওয়াজ করে, ঠিক কিনা? এরপরে এদের ঘুমের মধ্যে ওহী আসে না, শয়তান আসে। কি আসে? নবীর ঘুমে ওহী আসতো, শয়তান আসতো না, আর তোমার পীরের ঘুমে শয়তান আসে। স্বপ্নে দোষ হয়, কি হয়? স্বপ্নে দোষ হয়, এহতেলাম হয়। যেই স্বপ্নের মধ্যে শয়তান আসে মেয়ে লোকের সুরত ধরে, এরপরে গোসল ফরজ করায়, ওই স্বপ্নে যদি কিছু দেখো ভালো হইতে পারে, আমি আপত্তি করছি না, তবে এটা ওহী না, ওটা কি না? স্বপ্নের জন্য মানুষের স্বপ্ন তিন রকম, কয় রকম? এই ব্যাখ্যা আমরা একটু পরে আসবো, হাদিসের মধ্যে আলোচনা আসবে ইনশাআল্লাহ, তখন আপনারা শুনবেন। এটা স্বপ্ন তিন রকম হয়, একটা হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুমিনদেরকে অবগত করাতে পারেন, সেটা তার নিজের জন্য সে আমল করতে পারে ভালো হলে, কোরআন সুন্নার বিরুদ্ধে না গেলে, ঠিক আছে? যদি কোনো স্বপ্ন কোরআন হাদিসের কোনো বিষয়ের বিরুদ্ধে হয়, ওটা দুই নাম্বার শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানে যেহেতু রগরে সায় চলতে পারে, অনেক কিছু তাকে সুন্দর সাজাই গুছাইয়া দেখায়। আর তিন নম্বর হল মানুষের কল্পনা, তাখাইয়ুলাত, ওই দিনের বেলায় যা চিন্তা করে, এটা ক্যামেরার ফিতে আসে না, ভিডিও যেমন কি করে ফিতাবন্দি করে, এরকম ভাবে আমাদের মাথার মধ্যেও ক্যামেরা ফিট করা আছে, চোখগুলো ক্যামেরার ফ্ল্যাশ করে দেখে, এরপরে ভিতরে মেশিন আছে, এই মেশিন এটাকে সংরক্ষণ করে, এটা কল্পনা করে। এইটা যার তেজ বেশি সে বেশি মেধাবী হয়, যার তেজ কম সে দুর্বল মেধা হয়। একজনকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই এই কথাটা তোমাকে বলেছিলাম, না আপনি বলেন নাই, সে মনেই নাই। আর তখন হা মনে পড়তে যে কি যেন বলছিল, কি যেন বলছিল, হা এ মনে পড়ছে, হা কোথেকে আসলো। এটা তো মানুষের মাথার মধ্যে যে কথাগুলো আছে এইগুলো ঘুমাইলে পরে আবার ওগুলো দেখে, এটাকে বলে তাখাইলাত। তিন প্রকার স্বপ্ন, কয় প্রকার? তো এই জন্য যদি কেউ ওহি দেখে মুমিন মানুষ, আমি বলি না যে একেবারে সেটা ভিত্তিহীন, ওটা হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে তাকে তাম্বি করা হয়েছে বা কোনো কিছু জানিয়ে দেওয়া হয়েছে, ওটা ব্যক্তির জন্য সীমাবদ্ধ। এটা মুরিদদেরকে হুকুম করলো আমি স্বপ্ন দেখছি তোমরা এটা মানো, এগুলো ভুয়া। তো বলছিলাম যে ওহির একটা প্রকার হচ্ছে স্বপ্নে দেখা, যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন। দ্বিতীয় প্রকার হচ্ছে আইয়াতিয়াহুল ওয়াহিউ ফি মিসলি সালসালাতিল জারাস, ঘন্টার আওয়াজের মতো আওয়াজ হওয়া, যেমন সামনে আসবে হাদিসটা কামা জা ফি হাদিস, আয়াতে হাদিস আসতেছে। আর তিন নম্বর হলো আইয়ান ফুসা ফি রাউইহি আল কালাম, আল্লাহর নবীর অন্তরে কথাটাকে ফুঁকে দেওয়া। চার নম্বর হলো আইয়াতামাসসালাহুল মালিকু রাজুলান, ফেরেশতা নবীর সামনে একটা মানুষের আকৃতি ধরে, মানুষের সুরত ধরে এসে তাকে বলে দেওয়া। পাঁচ নম্বর হল আইয়াতারাহু জিব্রাইল আলাইহিসসালাম ফি সূরাতিহি আল্লাতি খালাকাহা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা জিব্রাইলকে যেই সুরতে সৃষ্টি করেছেন ঠিক তার আসল সুরতে দেখা এবং তার মাধ্যমে ওহী অর্জন করা। এরপরে আরো কিছু প্রকার আছে, যে একটা হচ্ছে এটাতে আরো কিছু ওহীর সুরত আছে। ওহীর বিভিন্ন অর্থ আছে, ওহী মানে হচ্ছে ইশারা করা, যেমন কোরআনে আছে সূরা নাহল, ওয়া ওহা রাব্বুকা ইলা নাহলে আন ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ তাআলা মৌমাছির কাছে ওহী পাঠাইলেন এই মর্মে যে তোমরা পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো, শহরের কার্নিশে ঘর তৈরি করো, এরকম জঙ্গলে গাছে ঘর তৈরি করো। মৌমাছিকে ওহী দিলেন, মৌমাছি কি নবী? মৌমাছি কি নবী? তাহলে কি অর্থ এখানে ওহীর? ওহীর মানে হচ্ছে তার অন্তরে ইশারা করে দেওয়া, জাগ্রত করে দেওয়া, ইঙ্গিত দিয়ে দেওয়া, তুমি এই কাজটা করো। আল্লাহ তাআলা মূসার মায়ের কাছে ওহী করলেন, ওয়া ওহাইনা ইলা উম্মে মূসা, কোরআনে আছে মূসা নবীর কাহিনী বর্ণনা করতে গিয়ে যে মূসার মাকে আমি ওহী করলাম এই মর্মে যে তুমি একটা বাক্স তৈরি করে মূসাকে ওই বাক্সের মধ্যে ফেলে তারপরে নদীতে ফেলে দাও। আল্লাহ তাআলা মূসার মাকে ওহী করলেন। মূসার মা কি নবী? কোন মেয়েলোক নবী ছিল না, কোন মেয়েলোক ছিল নাকি নবী? কোন মেয়েলোক আল্লাহ তাআলা নবী মেয়েলোককে নবী বানান নাই। তাহলে এখানে ওহী মানে হলো ইশারা করা, এলহাম করা, তার অন্তরে জাগ্রত করে দেওয়া। তাহলে ওহীর বিভিন্ন অর্থ আছে। ওহী মানে ইঙ্গিত করা, ওহী মানে হচ্ছে বার্তা পৌঁছানো, ওহী মানে খবর দেওয়া। তো আল্লাহর নবীদের কাছে আল্লাহ তাআলা যেগুলো পাঠান সেগুলো বিভিন্ন অর্থে আসতে পারে। ওহী নবীদের কাছে এই জন্য বললাম কয়েকটা সুরত আসতে পারে, সরাসরি আল্লাহ তাআলা কথা বলে হতে পারে, যেমন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। ওহী আল্লাহ তাআলা নবীর অন্তরে জাগ্রত করে দিতে পারেন, ওহী স্বপ্নের মাধ্যমে হতে পারে, ওহী ফেরেশতার মাধ্যমে হতে পারে, ফেরেশতার মাধ্যমে ফেরেশতার আসল সুরত হতে পারে, অথবা মানুষের সুরত হতে পারে। এইভাবে ওহীর বিভিন্ন সুরত আসতে পারে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এই ওহী প্রসঙ্গে আলোচনা শুরু করেছেন। প্রথম হাদিসটা আমি আজকে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। প্রথম হাদিসটা দেখেন, এখানে ইমাম বুখারী তো হাদিস কিতাব লিখছেন, আমার সামনে কিতাব আছে, আমরা এই কিতাব পড়েছি, এর সূত্র আছে, আমি কার কাছে বললাম সে কার কাছ থেকে, সে কার কাছ থেকে, এইভাবে কিতাব বলা পর্যন্ত। আর কিতাব বলা দেখেন প্রত্যেকটা হাদিসে তিনি হাদিসটা কার থেকে লিখেছেন তা এখানে লেখা আছে, শুনুন এবারে। ইমাম বুখারী বলছেন হাদ্দাসানা আল হুমাইদি, আমি এই হাদিসটা আমাকে হাদিসটা শুনাইছেন হুমাইদি, ওনার ওস্তাদের নাম। কালা হাদ্দাসানা সুফিয়ান, তিনি বলেছেন যে আমি হাদিসটা শুনেছি সুফিয়ান থেকে। এই লোকগুলোর প্রত্যেকের আবার জীবনী আছে, আমার কাছে কিতাব আছে আসমাউর রিজাল বলে এগুলোকে, এই লোকগুলোর কার কি জীবনী, কবে জন্ম, কবে মরলো, কোথায় কি করলো, জীবনে মিথ্যা বলছে কিনা, হাদিস জাল তৈরি করেছে কিনা, এই সব বিচার করার মতো আবার কিতাব আছে? তো যাই হোক, উনি বলছেন আমি শুনেছি সুফিয়ান থেকে, কালা হাদাসানা ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী, সুফিয়ান বলেন যে আমাকে হাদিসটা বলেছেন ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী, কালা আখবারানি মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত তাইমি, তিনি বলেন যে আমাকে হাদিসটা শুনিয়েছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত তাইমি, আন্নাহু সামি আলকামাতা, তিনি শুনেছেন আলকামা ইবনে অক্কাস আল লাইসির কাছে, একজন তাবেঈ, আলকামা ইবনে অক্কাস আল লাইসি বলেন ইয়াকুলু সামিতু উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে শুনেছি, আলাল মেম্বার, তিনি মেম্বারে খুতবা দিচ্ছিলেন সেই সময় তিনি হাদিসটা বয়ান করেছেন, কালা ইয়াকুলু ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, ওমর ইবনে আল খাত্তাব বলছেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এবার হাদিস হলো কি হাদিসটা, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এই হাদিসটা এই সূত্রে বর্ণিত হলো। আল্লাহু আকবার! আল্লাহর নবীর হাদিস বয়ান করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম প্রত্যেকটা হাদিসের সূত্র বয়ান করেছেন, আর আমাদের দেশে বুজুর্গদের কাহিনী বয়ান করেছে বিভিন্ন বইতে, কোন সূত্র আছে? নবীর হাদিসের জন্য তো সূত্র লাগে, বুজুর্গদের কাহিনী বলতে কি লাগে না? তাজকিরাতুল আউলিয়া বাংলাদেশে প্রত্যেকের ঘরে ঘরে আছে, বুজুর্গদের নামে যে কত কাহিনী তৈরি করেছে লিখেছে, আমার মনে হয় যে ওই হুমায়ুন আজাদ বা আরো যারা উপন্যাস লেখে আল্লাহ বাঁচাইছে যে এরা কি করে নাই, এরা আলেম হয় নাই, ইসলামিক লাইনে লেখে নাই, এরা যদি ইসলামিক লাইনে লেখতো তাহলে বুজুর্গ আরো বেশি বাড়াইতে পারত, বুঝেন নাই? এটা গল্প কাহিনী, মাথায় চিন্তা করে, চিন্তা করে তারপরে কি লেখে? এই সিনেমা যারা দেখে ওনাদের তৈরি করা সিনেমার আবার অভিনয় হয়, এইটাকে টেলিভিশনে সিনেমা হলে দেখায়, যারা দেখে আর এইগুলো না বোঝে তারা কান্দে না, চোখ দিয়ে পানি ঝরায় কিনা? আরে পানি ঝরায় না কিনা, কান্দে? ঠিক এইরকম ভাবে তাজকিরাত আউলিয়া পড়ে, বুজুর্গদের কাহিনী পড়ে আর চোখের পানি ঝরায়। আর আমার দেশে একদল মূর্খ মুরিদের আছে, আরে আজকে হুজুরের বয়ানে মানুষ কান্না চোখের পানি জারজার করে ফেলছে, কোরআন হাদিসের আলোচনা করলো কিনা খবর নাই। এই জন্য মনে আমি চোখের পানি পড়লে আমি বলছি না খারাপ হচ্ছে, সাহাবিরাও চোখের পানি ফেলাইছেন, যারা ফাতমিন অয়ুন অজেল আতমিন হাল কুলুব, আল্লাহ নবী একদিন ভাষণ দিচ্ছিলেন, তো এদের চোখে পানি এসে গেছে, অন্তরে ভীতি সন্ত্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, ভালো কথা, তো এগুলো আমরা না করছি না আবার, কিন্তু একটা মিথ্যা কাহিনী বললো আর ওই কাহিনী শুনে তারপরে চোখের পানি ছড়াইল, এইটাই যদি বুজুর্গির মাপকাঠি হয় তাহলে হুমায়ুন আজাদকে বেশি বুজুর্গ বলতে হইবে, কারণ এত সুন্দর সুন্দর নাটক লেখে মানুষ নাকি কি করে, হ্যাঁ এইগুলো দেখে আর কান্দে যারে যার হয়ে যায়। আল্লাহ বাঁচাইছে, হুমায়ুন আজাদ যদি কোনো পীরের মুরিদ হইতো তাহলে পীরের নামে কি করত, এই নাটক না লিখে লেখত কি, আর একটা তাজকিরাতুল আউলিয়া লেখত, এবং মনে হয় সেটা অনেক পপুলার হতো, কি হতো? পপুলার হতো। তো যাই হোক, এটা মনে রাখবেন যে প্রত্যেকটা হাদিসের সিয়াসতটা না, শুধু হাদিসের যতগুলো কিতাব আছে প্রত্যেকটা কিতাবে হাদিসটা ওই কিতাবওয়ালা কার থেকে, তিনি কার থেকে, তিনি কার থেকে, তিনি কার থেকে, যেমন শুনেইলাম এইরকম বর্ণনা আছে, এই বর্ণনার নাম হচ্ছে সনদ। এর নাম কি? সনদ। এই সনদে আবার যেই লোকগুলোর নাম আছে প্রত্যেকটা লোকের জীবনী সংরক্ষিত আছে। আর এখন তো কম্পিউটারের যুগ, আল্লাহ এই হাদিসটা লিখবেন, এই হাদিসটা লিখে টিপ দিবেন, একটা শব্দ লিখে টিপ দেন, কম্পিউটার চলে আসবে আপনার কত হাজার, ষোলো হাজার কিতাব আছে একটা সিরিজে, ষোলো হাজার কিতাব, এই ষোলো হাজার কিতাবের কোন কিতাবে কত পৃষ্ঠা আছে চলে আসবে। এরপরে এই যে লোকগুলো বর্ণনা করলো ওদের নাম লিখে টিপ দেন, দেখবেন যে ওদের নাম কোন কোন কিতাবে সব চলে আসবে। এরপরে ওর নামের মরণ কবে, জন্ম কবে, জীবনে কি করে, পুরো জীবন বৃত্তান্ত চলে আসবে। আমার কাছে আছে এগুলো, আমার ছাত্রদেরকেও আছে। এই জন্য তো আমরা ওই যে মার্কাজটা করেছি আলেম তৈরি করার জন্য, যে আলেমরা এই সব শয়তানিগুলো এক মিনিটে পেশ করতে পারবে, বের করতে পারবে। এখন আমার ছাত্র আছে, ওদেরকে আপনার বলবেন যে ভাই হাদিসটা একটু যাচাই করেন তো, আপনি এখানে শব্দ বলবেন হাদিসের কয়েকটা লিখে তারপরে বের করে দিবে যে আপনাকে এই হাদিসটা কোন কথায় আছে, কত পৃষ্ঠায় আছে, হাদিসটা কারা বর্ণনা করেছে, এগুলো লেখার মতো এখানে আমার ছাত্র আছে। তো আলহামদুলিল্লাহ এটা দরকার, যাতে করে কেউ জাল হাদিস বয়ন করে তার টুটি চেপে ধরা যায়, ধরতে হবে ইনশাআল্লাহ। এবারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত সনদ বয়ন করা হলো। ওমর ইবনে খাত্তাব বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সকল আমল নির্ভরশীল নিয়াতের উপরে, নিয়াত যেরকম করবে সেরকম হবে। ওয়াইন্নামা লিইমরিম মা নাওয়া, আর প্রত্যেকটা মানুষ যা নিয়াত করবে তাই সে পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবহা, সুতরাং যেই ব্যক্তি হিজরত করল দুনিয়ার কোন কিছু কামাই করার জন্য, উপার্জন করার জন্য, আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোন মেয়ে লোককে বিয়ে করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তো সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সে উদ্দেশ্যেই হিজরত হবে, মানে সেটাই পাবে সে। এই হাদিসটার একটা প্রেক্ষাপট ছিল, শানে উরুদ বলা হয় কোরআনে, যেমন আয়াতের শানে নুজুল, আর হাদিসের ক্ষেত্রে বলা হয় শানে উরুদ। মানে কেন বললেন আল্লাহ নবী কথাটা? ঘটনা হলো একজন সাহাবি, উনি একটা মেয়ে লোককে বিয়ে করার জন্য প্রস্তাব করেছিল, মহিলা হিজরত করে মদিনায় চলে গেছে, ওই মহিলা শর্ত দিল যে তুমি বিয়ে করতে পারবা আমাকে যদি তুমি মদিনায় হিজরত করে চলে আসো। লোকটা ঠিকই হিজরত করলো, এখন হিজরত হবে আল্লাহর জন্য, মক্কার থেকে দুনিয়া সাহাবিরা মক্কা ত্যাগ করে, জন্মস্থান ত্যাগ করে চলে গেছেন মদিনাতে, হিজরত হবে কার জন্য? এখন লোকেরা, ওই লোক যেহেতু হিজরত করেছে বিয়ে করার জন্য, লোকেরা বলতে শুরু করলো মুহাজিরে উম্মে কাইস, মেয়ে লোকটার নাম ছিল উম্মে কাইস, তো বলা শুরু করলো মুহাজিরে উম্মে কাইস, মানে উম্মে কাইসের জন্য হিজরতকারী। এটা আল্লাহর নবীর কানে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুতবা দিলেন যে লোকটা যদি সত্যিকারী এর জন্য করে থাকে তো সে গুনাহগার হবে, আর যদি সত্যিকারী অর্থে এর জন্য না করে থাকে, বরং সে হিজরত করেছে আল্লাহর জন্যই, দিনের জন্যই, হ্যাঁ তার আনুষাঙ্গিক বিষয় ছিল সে কি করবে, বিয়েও করবে, এমন তো হতে পারে, মূল উদ্দেশ্য তার হিজরত করা, আর আনুষাঙ্গিক এটা হতে পারে তার যে বিয়েও করবে, তোমরা কেন ফাও এটা বলে গুনাহগার হচ্ছ? ওই প্রসঙ্গে বললেন নিশ্চয় সকল আমল নির্ভর করে নিয়াতের উপরে, হ্যাঁ প্রত্যেকটা মানুষ নিশ্চয় ওটাই পাবে যা সে নিয়াত করেছে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, সুতরাং যদি কোন ব্যক্তি হিজরত করে দুনিয়া অর্জন করার জন্য, ইউসিবহা দুনিয়ার কোনো কিছু কামাই করার জন্য, উপার্জন করার জন্য, আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোন মেয়েকে বিয়ে করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করেছে সেই উদ্দেশ্যেই তার হিজরতটা হবে। এটা হলো হাদিসের মূল বিষয়টা। আমরা এখানে প্রত্যেকটা বিষয়কে যাচাই করব। প্রথম বিষয় ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। এখন যদি বলেন কোন ব্যক্তি চুরি করতে গেল, নিয়াত করলে চুরি করে আমি টাকা পয়সা উপার্জন করে মসজিদ করব, আর আপনাকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, কি জায়েজ হবে এটা? জেনা করলো একটা মেয়ে লোক, উদ্দেশ্য হলো যে এর দ্বারা সন্তান তৈরি হবে, এরকে আমি আল্লাহর রাস্তায় মুজাহিদ বানাবো, সুন্দর নিয়াত না? এই জন্য প্রথম বুঝতে হবে এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর মানে হচ্ছে যে হারাম কাজে, নাজায়েজ কাজে, গুনাহের কাজে যদি কোনো ব্যক্তি সওয়াবের নিয়াত করে, সওয়াব তো দূরের কথা, আল্লাহর সঙ্গে উপহাস করার কারণে, মজাক করার কারণে, আল্লাহর সাথে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে ওই ব্যক্তির ঈমানটা নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এই জন্য গুনাহের কাজে কোনো কি করা যাবে না। এখন আপনি মাজারে টাকা দিলেন, নিয়াত করলেন যে মাজারের সাথে তো কি আছে, লিল্লা বোরিং আছে, মাদ্রাসা আছে, অনেক জায়গায় হয় এটা। বরিশাল শহরে একটা বড় মাজার আছে লেচুশাহ, কি নাম, এই লেচুশার মাজারে যে টাকা পয়সা পড়ে ওই দিয়ে একটা মাদ্রাসা চলে, ছাত্রদের বেতন নেওয়া হয় না, শিক্ষকদের সব ফ্রি, শিক্ষকদের বেতন দেওয়া হয়, ছাত্রদের সবকিছু যোগান দেওয়া হয়, এরপরও টাকা শেষ হয় না। প্রতি বৃহস্পতিবারে এসার পরে ওখানে খাওন দেয়, খিচুড়ি খাওয়ায় প্রত্যেক বৃহস্পতিবারে। এই মাজারে কি পাওয়া যায়? দানবাক্স খুললে স্বর্ণের চাবি। দোকান যখন শুরু করে শহরের মাঝখানে একেবারে, বড় বড় ব্যবসায়ীরা তখন দোকানের প্রথম একটা স্বর্ণের চাবি বানায়, এই চাবি দিয়ে তালা খুলে চাবিটা দানবাক্স দিয়ে দেয়। নির্বাচন করার আগে ধানের শীষ দ্বারা ধানের শীষ, নৌকা দ্বারা নৌকা স্বর্ণ তৈরি করে তারপর ওখানে ডালে। কারণ আমাদের দেশে নির্বাচন যারা করে তারা শুরু করে কোথেকে জানেন না? সিলেটওয়ালারা শুরু করে কোথেকে? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এখন ওরা করে কি? হুজুর আমরা তো ওই মাজারের টাকা দিয়ে মাদ্রাসা চালাই, আর ইন্নামালা আমালু বিন্নিয়াত, দলিল পেশ করে হাদিস দিয়ে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, একটা বেশ্যাখানা দিয়ে, পতিতালয় দিয়ে, ওর থেকে যে টাকা আসবে সেই টাকা দিয়ে একটা মসজিদ করো, মাদ্রাসা চালাও। চায় আছে এগুলো? বেশ্যার টাকা যেমন হারাম, মাজারের টাকাও কি হারাম? উপার্জন দিয়ে দিনই কাজ করার জন্য তোমাকে ঠিকাদারি দিয়েছে কেউ? এই জন্য বুঝতে হবে ইন্নামালা আমালু বিন্নিয়াত, তাহলে গুনাহের কাজে নিয়ত চলবে না। এক নাম্বার কাজ। দুই নাম্বার, সওয়াবের কাজ যেগুলো, সওয়াবের কাজ সেইখানে এতটুকু নিয়ত করতে হবে, নামাজ পড়লাম, নামাজ আল্লাহর হুকুম, আমি নিয়ত করলাম যে নামাজ পড়ার জন্য দাঁড়াইলাম, এতটুকু নিয়ত থাকলে যথেষ্ট। নিয়ত মানে এরাদাতুল কলব, মনের সংকল্প। নিয়ত মানে কি? নিয়ত মানে কি না? নিয়ত মানে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। সরকারে মুখস্থ করছেন এগুলো? কি সুন্দর মজা করে মুখস্থ করছি। এখন চিন্তা করি আল্লাহ আকবার, যদি এইগুলো মুখস্থ না করে একটা সুরা মুখস্থ করতাম কত সব হইত। এই নাওয়াইতু আন হাদিসের এই বুখারীতে আছে? হাদিসের কোন কিতাবে আছে নাওয়াইতু আন মুখস্থ করাইল? আরে নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প। নিয়ত তো পড়ার জিনিস না, নিয়ত করার জিনিস। নিয়ত কি? ভোর রাত্রে উঠলেন, একটা লোক এমনি সারাদিন না খেয়ে থাকে, সেই লোক এখন নিয়ত করলো আমি আজকেও না খেয়ে থাকবো, তবে কালকে রয়েছে ডাক্তারের হুকুম পালন করার জন্য, আর আজকে থাকবো আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখার জন্য। এটার নাম কি? নিয়ত। এটার নাম কি? নিয়ত মানে নাওয়াইতুন পড়তে হবে। কয় হুজুর নিয়ত মুখস্থ পারি না, এই জন্য রোজা রাখি নাই। তাহলে আমাদের এটা পরিষ্কার রাখতে হবে, নিয়ত মানে হচ্ছে এরাদাতুল কলব, মনের সংকল্প। এই নিয়ত হবে কোন জায়গায়? নিয়ত ইবাদতের মধ্যে দুই রকম, একটা হচ্ছে ইবাদত যেগুলো রাওয়াতিব, মানে যেগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেইখানে আর সওয়াবের নিয়ত লাগবে না। নিয়ত তো আল্লাহ তো সওয়াব তো হবেই, তুমি নিয়ত করবে ইবাদত করার জন্য, যে আমি এই কাজটা এখন করছি আল্লাহর হুকুম পালন করার জন্য, ওটাই সওয়াব হবে। তাহলে গুনার কাজে নিয়ত করা যাবে না, আর সওয়াবের কাজ যেগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেখানে নিয়ত করবে আসলুল ইবাদত, ইবাদতের নিয়ত। আর এক প্রকার আছে মাঝখানে মুবাহ, যেমন মনে করুন ঘরে জানালা কাটলো একজনে, এই জানালা কাটতে গিয়ে এটা ইবাদতও না গুনাও না, একটা মুবাহ কাজ, কিন্তু নিয়ত করলো এই জানালাটা কাটছি এজন্য এই জানালা দিয়ে আলো আসবে, আমি তাতে কোরআন পড়ব, জানালা দিয়ে আজানের ধ্বনি শুনবো, আজানের আওয়াজ শুনবো, আজান শুনে মসজিদে যাব। এই যে নিয়ত করলো, এই নিয়তের কারণে এখন জানালাটা কি হয়ে গেল? জানালা কাটা ইবাদত হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অপরদিকে কেউ জানালা কাটলো এই জন্য, রাস্তার পাশে বাড়ি, রাস্তা দিয়ে মেয়েরা যাবে দেখব, গানের আওয়াজ শুনবো, এই কারণে কেউ যদি জানালা কাটে তাহলে কি হবে? এটা গুনাহ হবে। এইটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। কথাটা পরিষ্কার হয়ে গেল? নিয়তটা হবে কেন? নিয়তটা কোন সময় নিয়তের অর্থ হল একটা ইবাদতকে আর একটা ইবাদত থেকে আলাদা করার জন্য, তামিজুল ইবাদাতি আনিল ইবাদাত, একটা ইবাদত থেকে আর একটা ইবাদতকে আলাদা করার জন্য। যেমন মনে করুন আপনি মসজিদে আসলেন জোহরের সময়, এখন জোহরের সালাত পড়বেন, ওদিকে ফজর পড়েন নাই, তা এখন প্রথমে কি পড়বে? ফজরের কাজা পড়ে নেবে। এখন আপনি নিয়ত করছেন যে আমি এখন ফজর পড়ছি, এরপরে জোহর পড়ব, বা জোহরের নামাজ পড়তে পারেন না, আসরের সময় পড়লেন, জোহর ও চার রাকাত, আসর ও চার রাকাত, আপনি প্রথম চার রাকাতে নিয়াত করলেন জোহরের নামাজ কাজা, এরপরের চার রাকাতে নিয়াত করে আমি এখন আসরের সালাত আদায় করছি, এইখানে নিয়াতটা করলেন কি জন্য? একটা এবাদত থেকে আর একটা এবাদতকে আলাদা করার জন্য, এবাদতকে এবাদত থেকে পৃথক করার জন্য, মানে থাকবে এটা। এমনি একজনের রোজা কাজা আছে, সে কাজা রোজা রাখে নাই, আর একটা হলো যে সে একটা মান্নত করেছে, এখন শুক্রবার বা বৃহস্পতিবার রোজা রাখলো, এই রোজা রাখলো এখন নিয়ত করলো যে আমি কাজা রোজা রাখলাম, তার মানে হলো কি না মান্নতেরটা না, তো দুইটাই এবাদত, দুইটা এবাদতের মধ্যে একটা এবাদত থেকে আর একটাকে পৃথক করার জন্য কি করা হলো, এক প্রকার। আর এক প্রকার নিয়ত হলো তামিজুল আদাতে আনিল ইবাদাত, নিজের সাধারণ অভ্যাসকে এবাদতকে নিজের সাধারণ অভ্যাস থেকে পৃথক করার জন্য, কি বললাম, নিজের সাধারণ অভ্যাস থেকে এবাদতটাকে আলাদা করার জন্য। যে আমি আজকে যেমন ওই যে বললাম একজন লোক সকাল থেকে কিছু খায় নাই সূর্য ডুবা পর্যন্ত, খায় নাই কি জন্য, পায় নাই সেজন্য, অথবা ডাক্তার তাকে নিষেধ করেছে যে আপনি দিনের বেলায় সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে থাকবেন, এই কারণে সে না খেয়ে আছে, আর আজকে সে না খেয়ে থাকবে কি জন্য, রোজা রাখার জন্য, সওম পালন করার জন্য। তাহলে এখানে নিয়াত করলো কি জন্য, একটা অভ্যাস থেকে একটা এবাদতকে পৃথক করার জন্য। এরকম একজন লোক ব্যায়াম করে, একজন লোক কি করে, ব্যায়াম করে, ঠিক নামাজে যেরকম ব্যায়াম করে এরকম ব্যায়াম করে। এখন এই লোকটা আজকে নামাজি হলো, নামাজি হয়ে ঠিকই সে আগের মতো উজু উজু করে আগেও হাত পা ধুইত, ব্যায়াম করে তারা হাত ধোয় না, হাত ধুইল, চেহারা ধুইল, মনে করে উজুই করলো, কিন্তু সে এবাদতের উদ্দেশ্যে না, আজকে সে উজু করলো নামাজ পড়বে সেজন্য, এরপরে মসজিদে আসলো, দাঁড়িয়ে তারপরে ওই আগের মতোই দাঁড়াইলো কিছুক্ষণ, তারপরে রুকুতে গেল, তারপর সেজদায় গেল, আবার শুধু দাঁড়াইলো, এরকম মস্ত আসলো, ওই আগের ব্যায়ামগুলোই করলো, কিন্তু আগে করত ব্যায়াম আকারে, এখন করলো কি আকারে, এবাদত আকারে। এইরকম পার্থক্য করার জন্য নিয়ত হয়। তাহলে নিয়ত হচ্ছে একটা মনের সংকল্প, মনের ইচ্ছা, এই নিয়তটা দুইটা কারণ হতে পারে, আর যা নিয়তটা গুনাহের কাজে নিয়ত করা যাবে না, সবে নিয়ত করা যাবে না, বরং আরো গুনাহ হবে। অপরদিকে যে এবাদতগুলো নির্ধারিত আছে সেইখানে সবের নিয়তের প্রয়োজন নাই, এবাদতের নিয়ত করতে হবে। আর যেগুলো মুবাহাকাত, সওয়াব না গুনাহ না কিন্তু শরীয়ত বিরোধী না বরং ভালো, সেইখানে সওয়াবের নিয়ত করে সওয়াব হবে, গুনাহের নিয়ত করে কি হবে, বিষয়টা ক্লিয়ার হলো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এরপরে নিয়ত এখানে বহু বচন, এতে বোঝা যায় যে একটা নেক আমলের মধ্যে অনেকগুলো ভালো নিয়ত করা যায়। যেমন মনে করেন আপনি মসজিদে আসেন শুক্রবারে, আপনি নিয়ত করলেন যে আমি মসজিদে যাচ্ছি, এই রাস্তায় যে টাকাগুলো আমার খরচ হচ্ছে এগুলো আমি আল্লাহ রাস্তায় খরচ করছি, নিজের জন্যই করছি, পথে ফকির পাইলে এক টাকা দান করব, জুমার সালাত আদায় করব, মসজিদের দারসে হাদিসে অংশগ্রহণ করব, জুমার আগের খুতবা বয়ান শুনব, এলেম অর্জন করব, কয়টা নিয়ত করলেন, অনেকগুলো। আপনার এই অনেকগুলো নিয়তের কারণে আপনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সময় কাটালেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সওয়াব পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত বহু বচন দ্বারা এটা বোঝা গেছে হাদিস থেকে। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ যে আমরা কষ্ট করে আসি, যে ভাইরা অনেক দূর দরাজ থেকে আসেন, আমি জানি অনেক দূর থেকে আসেন, আপনারা শুক্রবারটাকে ফ্রি রাখবেন, শুক্রবারে দেখবেন বিয়ের দাওয়াত পাওয়া যায় বেশি, শয়তান বড় চালু, লোভটাকে সামলাবেন যে না আজকে আমি বিয়ের দাওয়াতকে মুরগির রান খাবো না, আল্লাহর নবীর হাদিস শুনব, তৈরি আছেন ইনশাআল্লাহ, লোকদেরকে বুঝাবেন, তো এভাবে নিয়ত করবো ইনশাআল্লাহ, সে নিয়ত অনুযায়ী আমরা আল্লাহর কাছে আজর এবং সওয়াব পাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে হাদিসের পরের যে অংশগুলো আছে সেগুলো তো আলোচনা করা হলো, যে ব্যক্তি হিজরত করলো দুনিয়াকে অর্জন করার জন্য অথবা কোন মেয়ে লোকদের বিয়ে করার জন্য, সে অনুযায়ী হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ভালো জিনিসটাকেও, ভালো জিনিসের মধ্যে কোনো খারাপ নিয়ত করে তাহলে সে গুনাহগার হবে। এই জন্য নেক আমলের মধ্যে খারাপের নিয়ত করা আর একটা অন্যায়। একজন লোক নামাজ পড়লো, সে নিয়ত করলো ব্যায়াম করার, তাহলে কি হবে, সে গুনাহ করলো। এই জন্য আমরা এই হাদিসটা আজকে আলোচনা করলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে বুখারী শুরু হলো ওহী সম্পর্কিত আলোচনা দিয়ে, কিন্তু প্রথম যে হাদিসটা এইখানে তো ওহির কোন আলোচনা নাই, অবশ্য পরেগুলোতে আসতেছে। এই হাদিসটার সঙ্গে আলোচ্য বিষয়ের সঙ্গে তো কোনো মিল দেখা যাচ্ছে না, যেটাকে আরবি ভাষায় বলা হয় তরজমাতুল বাব, মোতাবাকাত মা তরজমাতুল বাব। আরবি যারা আছে আলেমানরা তাদের জন্য বলছি আর কিটা, যে হাদিসের সঙ্গে তরজমাতুল বাব যে শিরোনাম দেওয়া হয়েছে তার সঙ্গে কোনো মিল নেই। ইমাম বুখারী এই শিরোনামের অধীনে হাদিসটা কেন আলোচনা করলেন, এর অনেকগুলো জবাব আছে। একটা হচ্ছে এই যে আসলে যেমন কোরআনে সুরায় ফাতিহা উল্লেখ করেছে প্রথম, এরপরে কি হয়েছে বাকারা থেকে কোরআন আলোচনা হল, ঠিক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এই হাদিসটাকে সুরায় ফাতিহার মতো সমস্ত এলেম অর্জন, তুমি যা করবা তোমার সময় ব্যয় করা, এলেম অর্জন করা, এই না খেয়ে বসে থাকা, এই সবগুলোর যে মূল্য তুমি দিবা আগে নিয়তটা খালেজ করে নাও, এই জন্য উনি এই হাদিসটাকে প্রথম নিয়ে আসছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে ওহী বলো যাই বলো সবগুলো তুমি শুনবা, শোনার আগে তোমাকে নিয়তটা খারেজ করতে হবে যে আমি এই সবগুলো শুনবো, এলেম অর্জন করব, নিজের আমল করার জন্য, অন্যকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর হুকুমকে যথাযথ পালন করার জন্য। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে শুরুতে এনেছেন। এছাড়া ওহীর সম্পর্ক তো আসলে কার সাথে, নিয়তের সাথে, ওহীকে পালন করার জন্য নিয়ত করতে হবে। এরকম অনেকগুলো কারণ আছে, সেজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে দিয়ে প্রথমে শুরু করেছেন, এবং এরপরে আমরা ইনশাআল্লাহ ওহী সম্পর্কিত হাদিসগুলো আর শুনবো, কিভাবে ওহী আসতো, আল্লাহ নবীর প্রতি ওহী কিভাবে আসতো, এইভাবে সব বিষয়গুলো আস্তে আস্তে পর্যায়ক্রম আসবে। আমরাও নিয়মিত আসব, অন্যকে দাওয়াত দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।